কন্নিচিওয়া। শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ আমরা শিখব ২৪তম পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে দয়া করে ব্যবহার করবেন না। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। সে আজ অধ্যাপক সুজুকির জাপানি ক্লাসে উপস্থিত হয়েছে। চলুন তাহলে শোনা যাক ২৪তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে দয়া করে ব্যবহার করবেন না। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। অধ্যাপক সুজুকি বললেন, হাই কিউ ওয়া কোকোমাদে দেস, তাহলে আজ এ পর্যন্তই। হাই মানে হল হ্যাঁ, এবার, ঠিক আছে ইত্যাদি। এই শব্দটি শুধুমাত্র হ্যাঁবাচক উত্তরের ক্ষেত্রে অথবা কেউ নাম ধরে ডাকলে তার উত্তরে বলা হয়, কিন্তু এক্ষেত্রে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য এটি বলা হচ্ছে। কিউ মানে আজ, কোকোমাদে অর্থ হল এ পর্যন্ত, এখান পর্যন্ত। এই কথাটিতে দুটি শব্দ আছে, একটি হল কোকো এখানে এই স্থানে, এবং একটি পার্টিকেল মাদে অর্থাৎ পর্যন্ত। এটি হল বাক্য শেষ করার মার্জিত শব্দ। অধ্যাপক সুজুকি আরো বললেন, আগামী সপ্তাহে সোমবার পরীক্ষা নেব। মানে আগামী সপ্তাহে, নো এটি সম্বন্ধবাচক পদ, সোমবার, নি এটি দিয়ে বোঝায় উল্লেখ করার সময়ে। পুরো কথাটির অর্থ আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ আগামী সোমবার। স্কেম মানে পরীক্ষা, ও এই পার্টিকেল বাক্যের কর্মপদের পরে বসে। শিমাস মানে করা, তবে এক্ষেত্রে স্কেম ও শিমাস কথাটির অর্থ হল পরীক্ষা নেওয়া। শিকেন কথাটিকে অন্যভাবে বলা যায় তেস্ত, তাই না? ঠিক বলেছেন। এবার আন্না অধ্যাপক সুজুকিকে জিজ্ঞেস করল, সেনসে জিশু ও স্কাত্তে মো ই দেস কা, টিচার অভিধান ব্যবহার করা যাবে? সেনসেই কথাটির অর্থ হল টিচার, শিক্ষক মহাশয়, স্যার বা ম্যাডাম। এই শব্দটি শিক্ষকের নামের পারিবারিক অংশের সঙ্গেও জুড়ে বলা যায় সুজুকি সেনসেই। জিশো মানে অভিধান বা ডিকশনারি, ও এটি কর্মপদের পরে বসে। স্কাত্তে এটি যে ক্রিয়াপদের তে রূপ, সেটি হল স্কাইমাস অর্থাৎ ব্যবহার করা। যদি ক্রিয়াপদের তে রূপের সঙ্গে জুড়ে দেওয়া হয় মোই দেস্কা অর্থাৎ করলে বা হলে ঠিক আছে কিনা, তাহলে এটি অনুমতি চাওয়ার বা অনুমতি আছে কিনা তা জানার অভিব্যক্তি বোঝায়। এই ধরনের ব্যবহার আমরা আগে শিখেছি, তাই না? হ্যাঁ, এক্ষেত্রে স্কাত্তে মোই দেস্কা কথাটির মানে হবে আমরা কি ব্যবহার করতে পারি। অধ্যাপক সুজুকি উত্তরে জানালেন, ইয়ে দামে দেস, না একেবারেই নয়। ইয়ে মানে হল না, দামে কথাটির অর্থ একেবারেই নয়, সম্ভব নয় বা নিষিদ্ধ। কোনো কিছু নিষিদ্ধ বা করা যাবে না বোঝাতে এই কথাটি বলা হয়। দামে শব্দটি নৈমিত্তিক ভঙ্গির শব্দ বলে এটি আপনারা বন্ধুবান্ধব অথবা অধস্তন লোকজনের সঙ্গে বলতে পারেন। শিক্ষক অথবা ঊর্ধ্বতন পর্যায়ের লোকজনের সঙ্গে এটি ব্যবহার করা উচিত নয়। অধ্যাপক সুজুকি আরো বললেন, দয়া করে ওসব ব্যবহার করবেন না। এটাই হল আজকের মূল বাক্য। কাজটা ভালো নয় আন্না, কথাটির অর্থ ব্যবহার না করা। এটি অমার্জিত বা নৈমিত্তিক রূপ, মার্জিত রূপটি হল স্কাইমাসেম। এ দুটি রূপই আবার স্কাইমাস অর্থাৎ ব্যবহার করা ক্রিয়াটির নাবাচক রূপ। সুকাওয়ানাই কথাটির শেষে আছে নাই, কাজে এটি হল ক্রিয়ার নাই রূপ, তাই না? হ্যাঁ। এবার যদি ক্রিয়াপদের নাই রূপের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে এটি দিয়ে নিষেধাজ্ঞা অর্থাৎ নিষেধ করার অভিব্যক্তি প্রকাশ পায়। সুকাওনাইদে কুদাসাই অর্থ হল দয়া করে ব্যবহার করবেন না, এক্ষেত্রে অভিধান ব্যবহার করবেন না, তাই না? ঠিক ধরেছেন, চলুন এটি অনুশীলন করা যাক। এবার চলুন আরেকবার শুনে নেওয়া যাক ২৪তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল দয়া করে ব্যবহার করবেন না। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা একটি অভিব্যক্তি শিখেছি সুকাওয়ানাইদে কুদাসাই, দয়া করে ব্যবহার করবেন না। কাউকে কোনো কিছু করতে নিষেধ করতে হলে কি বলতে হবে একটু বুঝিয়ে বলবেন? চলুন টিচারের কাছ থেকে শুনি। টিচার বললেন, যদি কাউকে বলতে হয় কোনো নির্দিষ্ট কাজ করা যাবে না, অর্থাৎ অনুমতি নেই, তাহলে ক্রিয়াপদের নাই রূপের সঙ্গে দে কুদাসাই যুক্ত করে একসঙ্গে বলতে হবে অর্থাৎ দয়া করে করবেন না। যেমন ধরুন আপনি বলতে চান প্লিজ যাবেন না, তাহলে ইকিমাস অর্থাৎ যাওয়া ক্রিয়াটির নাই রূপ হল ইকানাই, এর সঙ্গে জুড়ে দিন দে কুদাসাই এবং একসঙ্গে বলুন ইকানাই দে কুদাসাই, প্লিজ যাবেন না। আবার কঠোরভাবে নিষেধ করার জন্য কিছু অভিব্যক্তি আছে। ২২তম পাঠে শেখা হয়েছে ক্রিয়ার তে রূপের সঙ্গে যুক্ত করে বলা যায় অর্থাৎ কিছুতেই করা চলবে না। যেমন ধরুন অবশ্যই যাবেন না, এই কথাটির জাপানি হবে এই কথাটি বয়োজ্যেষ্ঠরা তাদের কনিষ্ঠদের অথবা বাবা মা তাদের সন্তানদের কোন ভুল সূত্রে শেখানোর ক্ষেত্রেও ব্যবহার করে থাকেন। জাপানি সমাজে লোকজন সাধারণত অন্যদের উপর মানসিক চাপ আরোপ করা থেকে বিরত থাকতে চান, তাই মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলে থাকেন নাইদে কুদাসাই। জোরালোভাবে কোনো কিছু নিষেধ করার আরেকটি অভিব্যক্তি হল দামে দেস, একেবারেই না অথবা সম্ভব নয়, আজকের কথোপকথনে যার ব্যবহার আপনারা পেয়েছেন। অন্যদের মনে সরাসরি আঘাত না করে প্রস্তাব প্রত্যাখ্যান করার একটি কৌশলপূর্ণ উপায় রয়েছে, এটি হল সোরেবাচক তো, এ জাতীয় কিছু বলা যার অর্থ দুঃখিত, একটু অসুবিধা আছে। এটি কাজে লাগানোর চেষ্টা করে দেখুন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবারে ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ ভঙ্গি প্রকাশ করে। আজ শেখা যাক অসন্তুষ্টি প্রকাশক ধন্যাত্মক শব্দ। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে বিরক্তি প্রকাশের মতো পরিস্থিতি বোঝানোর একটি ধন্যাত্মক শব্দ হল বু বু। বু বু কথাটি শুনেই মনে হয় যেন কেউ অভিযোগ করছে। বিরক্তি প্রকাশের আরেকটি ভঙ্গির কথা এবার শোনা যাক। কেউ একাকি নিচু স্বরে অসন্তুষ্টি প্রকাশ করলে সেই পরিস্থিতি বোঝাতে যে ধন্যাত্মক শব্দ ব্যবহৃত হয় তা হল বুৎসুবুৎস। খেয়াল রাখব যেন বুৎসুবুৎস করার মতো পরিস্থিতি তৈরি না হয়। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ বু বু এবং বুৎসুবুৎস। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, আগামী সপ্তাহে আমাদের পরীক্ষা আছে, পরীক্ষায় বল পয়েন্ট পেন ব্যবহার করা যাবে না, আমাদেরকে পেন্সিল ও রাবার ব্যবহার করতে বলা হয়েছে, এবার তাহলে আমার এগুলো রেডি করতে হবে। বন্ধুরা আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল স্কাবানাই দে কুদাসাই, দয়া করে ব্যবহার করবেন না। আগামী পর্বে আমরা আন্নার শ্রেণীকক্ষের আরো কিছু ঘটনা সম্পর্কে জানব। শ্রোতা বন্ধু, তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।